كَذَّبَ آلِ فِرْعَوْنَ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَفَرُوا بِآيَاتِ اللَّهِ فَأَخَذَهُمُ اللَّهُ بِذُنُوبِهِمْ إِنَّ اللَّهَ قَوِيٌّ شَدِيدُ الْعِقَابِ। ওইভাবে আল্লাহ পাক এদেরকে শাস্তি দিয়েছেন যেইভাবে ফিরাউন এবং ফিরাউনের অনুসারীদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। কাদাবে আলে ফিরাউন, ফিরাউনের যে বংশধর বা অনুসারী তাদের মতো, আল্লাযীনা মিন ক্বাবলি এবং যারা তাদের পূর্বে ছিল অর্থাৎ নূহ আলাইহিস সালামের জাতি আর অন্য অন্য জাতি আদ সামুদ তাদেরকে আল্লাহ পাক যেমনভাবে ধ্বংস করেছেন তেমনি মক্কার কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করবেন। কাফারু বিআয়াতিল্লাহ যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছিল, ফাখাযাহুমুল্লাহ বিযুনুবিহিম তখন আল্লাহ পাক তাদের গুনহার উপর পকড়াও করেছিলেন। ইন্নাল্লাহ কাওয়িয়ুন শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ পাক সর্বশক্তিমান এবং তিনি অত্যন্ত কঠোর শাস্তিদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলেছেন যালিকা বিআন্নাল্লাহ লাম ইয়াকু মুগাইয়িরান নি'মাতান আনআমাহা আলা কওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া আন্নাল্লাহ সামিউন আলীম। আর কথা হচ্ছে যে আল্লাহ পাক কতক্ষণ পর্যন্ত কোনো নিয়ামতকে পরিবর্তন করে দেন না, আল্লাহ পাক সুখেই রাখেন। কোনো জাতিকে আল্লাহ পাক যদি কোনো অনুগ্রহ করে থাকেন যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের মধ্যে পরিবর্তন না নিয়ে আসে, যদি পাপের দিকে যায় তো আল্লাহ পাক সেই নিয়ামত অনুগ্রহ ছিনিয়ে নেন, আর যদি তারা সৎপথের দিকে আসে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে নিয়ামত দান করেন। ওয়া আন্নাল্লাহ সামিউন আলীম, আল্লাহ পাক সবকিছু শোনেন এবং সবকিছু জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফাল আয়াত নম্বর 54 তে ইরশাদ করেছেন কাদাবে আলি ফিরাউন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতি রব্বিহিম ফাহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আগরাকনা আলা ফিরাউন ওয়া কুল্লুন কানু যালিমিন। এই মক্কার কুরাইশদেরকে কাফেরদেরকে আমি ওইভাবেই ধ্বংস করব যেভাবে আমি ফিরাউনের যারা অনুসারী তাদেরকে ধ্বংস করেছি এবং ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম যারা তাদের পূর্বে ছিল এই জন্য ধ্বংস করেছি যে কাযযাবু বিআয়াতি রব্বিহিম তাদের প্রতিপালকের বিধানসমূহকে আয়াতকে অস্বীকার করেছিল, ফাহলাকনাহুম বিযুনুবিহিম তাদের গুনাহের কারণে তাদেরকে আমি ধ্বংস করেছি, ওয়া আগরাকনা আলা ফিরাউন এবং ফিরাউনের সম্প্রদায়কে আমি ডুবিয়ে ধ্বংস করেছি, ওয়া কুল্লুন কানু যালিম এরা সকলেই ছিল জালিম। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহি আল্লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন, নিশ্চয় আল্লাহ পাকের নিকট নিকৃষ্ট জীব হচ্ছে ওই সব লোকেরা যারা কুফরি করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, আল্লাহ পাক যে সবকে মানতে বলেছেন বিশ্বাস করতে বলেছেন সে সবকে অস্বীকার করেছে, আল্লাহ পাকের নাযিলকৃত বিধানকে অস্বীকার করেছে, তারা হচ্ছে নিকৃষ্ট জীব। ফাহুম লা ইউমিনুন, সুতরাং এরা ঈমান নিয়ে আসবে না। আল্লাযিনা আহাদা মিনহুম, যাদের সাথে হে নবী তুমি চুক্তি করেছো, সুম্মা ইয়ানকুযুনা আহদাহুম ফি কুল্লি মাররা, তারপরে এরা বারবার করে তাদের চুক্তি ভঙ্গ করে থাকে, ওহম লা ইয়াত্তাকুন, আর এরা ভয় করে না। ফাইম্মা তাসকাফান্নাহুম ফিল হারবি ফাশারিদ বিহিম মান খালফাহুম লাআল্লাহুম ইয়াযাক্কারুন, হে নবী তুমি যদি তাদেরকে যুদ্ধের ময়দানে পেয়ে যাও, সুযোগ সুবিধায় পেয়ে যাও, ফাশারিদ বিহিম মান খালফাহুম তাদের পিছনে যারা আছে তাদের সাহায্য সহযোগিতায় এদেরকে দিয়ে তুমি বিক্ষিপ্ত করে দাও, ছিন্ন বিচ্ছিন্ন করে দাও, যাতে করে আর পরবর্তীর যারা পিছনে আসার জন্য প্রস্তুত হয়ে রয়েছে তারা আর সাহস না করে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যাতে করে তারা শিক্ষা পেয়ে যায়। ওয়াইম্মা তাখাফান্না মিন কওমিন খিয়ানাতান ফামবিজ ইলাইহিম আলা সাওয়া, আল্লাহ পাক বলছেন যে কোনো সম্প্রদায়ের পক্ষ থেকে যদি বিশ্বাসঘাতকতার আশঙ্কা করো হে নবী তাহলে তাদের এই চুক্তিকে তুমি ছুঁড়ে ফেলে দাও, ঘোষণা করে দাও, তাদেরকে জানিয়ে দাও গোপনে তুমি বিশ্বাসঘাতকতা করিও না, বরং তাদেরকে জানিয়ে দাও যে তোমাদের সাথে আর চুক্তি থাকবে না কারণ তোমরা চুক্তি ভঙ্গ করেছো, আলা সাওয়া এবং তোমরা সমান সমান অবস্থায় জাতি করে বিরাজ করো। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল খায়েনিন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন খেয়ানতকারী চুক্তি ভঙ্গকারীদেরকে ভালোবাসেন না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযিনা কাফারু, কাফেরা যেন এই ধারণা না করে যে তারা সাবাকু আগে বেড়ে গেছে, সীমা লঙ্ঘন করে, যেমন এক শ্রেণীর আল্লাহর নাফরমানদের অবস্থা, ইন্নাহুম লা ইউজিজুন, তারা আল্লাহকে হারাতে পারবে না। ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতু মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম আল আয়া। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হে মুমিন মুসলিম, তোমরা প্রস্তুত করো তাদের উদ্দেশ্যে, আল্লাহর শত্রুদের উদ্দেশ্যে, মাসতাতাতু মিন কুওয়া, যথাসাধ্য শক্তি, অমির রিবাতিল খাইল এবং অশ্ববাহিনী, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়সওয়ার অশ্ববাহিনী প্রস্তুত করতে বলেছেন, এর মাধ্যমে তোমরা আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে ভীত সন্ত্রস্ত করবে। ওয়া আখারিনা মিন দুনহিম, আর এদের ছাড়াও আরও অনেকে রয়েছে আল্লাহ শত্রু, লা তাআলামু, যাদেরকে জানো না, আল্লাহ পাক তাদেরকে জানেন যারা পরবর্তীতে আসবে অথবা এখনও তারা লুকিয়ে রয়েছে। ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আর যা কিছু আল্লাহর রাস্তায় তোমরা ব্যয় করবে, ইউয়াফা ইলাইকুম, তোমাদেরকে পূর্ণ মাত্রায় তার প্রতিদান দেওয়া হবে, ওয়ান্তুম লা তুজলামু, তোমাদের কোনো রকম জুলুম করা হবে না। ওয়াইন জানাহু লিসসালমি ফাজনাহ লাহা, আর তারা যদি সন্ধি করার জন্য এগিয়ে আসে তাহলে তুমিও এই সন্ধির জন্য এগিয়ে আসো। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ,